মায়াবী রঙিন দুনিয়ায় প্রেম পায় কেউ বাহারায়, প্রেমে গড়া ইমানের ভিত্তি, প্রেমে খোদা পাওয়া যায়। মায়াবী রঙিন দুনিয়ায় প্রেম পায় কেউ বাহারায়, প্রেমে গড়া ইমানের ভিত্তি, প্রেমে খোদা পাওয়া যায়। মায়াবী রঙিন দুনিয়ায় প্রজাপতি উড়ে ফুলে ফুলে গাই হাম দে খোদা দুডা না মেলে, মধুর সুরে মৌমাছিরা খেলে, চুমা দিয়ে প্রেমের কথা বলে, লাইলা মজনু তাই অমর এ ধরাই। মায়াবী রঙিন দুনিয়ায় প্রেম পায় কেউ বাহারায়, প্রেমে গড়া ইমানের ভিত্তি, প্রেমে খোদা পাওয়া যায়। মায়াবী রঙিন দুনিয়ায় শোয়েছে কষ্ট হজরত বেলাল, কাফেরে তুলিয়া নীল গায়ের ছাল, আহাদ আহাদ করে তাহার এ হাল, গরম বালিতে শুয়ে কতকাল, প্রেমের পরীক্ষায় পাশি হয়ে যাই। মায়াবী রঙিন দুনিয়ায় প্রেম পায় কেউ বাহারায়, প্রেমে গড়া ইমানের ভিত্তি, প্রেমে খোদা পাওয়া যায়। মায়াবী রঙিন দুনিয়ায় মন সুর হেল্লাজ ওই সুলে চড়িল, প্রেমের ইতিহাস সে এক গড়িল, মুখে সদাই আনাল হক বলিল, হাসি মুখেতে জীবন ওই দিল, তেমন প্রেমিক হতে এমডি মেহবুব চাই। মায়াবী রঙিন দুনিয়ায় প্রেম পায় কেউ বাহারায়, প্রেমে গড়া ইমানের ভিত্তি, প্রেমে খোদা পাওয়া যায়, প্রেমে খোদা পাওয়া যায়। মায়াবী